ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما درود إبراهيم قول النبو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে যে যাকে ভালোবাসে সে তাকে তার আপন প্রিয় জিনিসটা দামি জিনিসটা দান করে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি জিনিস হলো দ্বীন এবং হেদায়েত দুনিয়া ধ্বংসশীল একসময় শেষ হয়ে যাবে বিজ্ঞানও স্বীকার করে কোরআন হাদিস তো অকাট্য দুনিয়া শেষ হয়ে যাবে কি থাকবে মানুষের নেক আমল আখিরাত মুখী যে আমলগুলো বান্দা করতেছে এই আমলগুলো আখিরাতে যে জমা হচ্ছে বান্দা আখিরাতে যে চিরস্থায়ী ভাবে জান্নাতে যে ভোগ করবে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন যাকে মহব্বত করেন যাকে আপন করে নেন বান্দাও সেটা চায় তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা নেক আমল করবার আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে পর্যন্ত ইসলামের প্রথম থেকে নিয়ে পর্যন্ত দেখলে অনেক ইতিহাস পাওয়া যাবে দুনিয়ার দিক থেকে অনেক বেশি বুঝত আবু জাহেল উতবা সাইবা তারও আগে যায় ফিরআউন নমরুদ হামান সাদ্দাত এরা দুনিয়ার ব্যাপারে অনেক কিছু বুঝত কিন্তু আখিরাতের ব্যাপারে অন্ধ ছিল, যার কারণে দুনিয়ার এই অস্থায়ী দুনিয়ার পিছনে লম্বা সময় ব্যয় করার পরও দুনিয়া থেকে খালি হাতে শূন্য অবস্থায় বিদায় নিয়েছে। আর তার উল্টা দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম অনেক সাহাবী এমন ছিলেন, বিলালে হাবশি বলা হয়, হাবশা থেকে আসছে, ইয়ামান থেকে আসছে, সিরিয়া থেকে আসছে, বাহরাইন থেকে আসছে, এখন যে আমরা ওমান বলি ওমান থেকে আসছে, স্থলপথ যে সমস্ত জায়গা দিয়ে আসা যায়, উটের উপর সওয়ার হয়ে পায়ে হেঁটে সমুদ্র পথে পালবাহী নৌকার উপর সওয়ার হয়ে দুই মাস আড়াই মাস পথ ধরে আসছে। কি অবস্থায় আসছে? গায়ের জামা ছিঁড়া, কোনো মতে শত ঢাকতে পারে। অনেক সাহাবী এমন অবস্থায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মসজিদে এক কোণায় রেখে অন্যান্য সাহাবা একরামকে বলছে, দেখো এরা কত দূর থেকে আসছে, নিঃস্ব অবস্থায় আসছে, এদের খাবারও নাই, গায়ে দেওয়ার কাপড়ও নাই, যদি তোমাদের কারোর বাসায় খাবার থাকে কাপড় থাকে এটি দিয়ে এদের একটু সাহায্য করো, কি করুন অবস্থা। কিন্তু হেদায়েত কোরআন ও হাদিসের মাধ্যমে হেদায়েত পেয়ে তারাই দুনিয়ার বুকে স্বর্ণ মানব, জান্নাতের সুসংবাদ এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য মডেল নমুনা হয়ে গেছে, কারণ এরা এদেরকে আল্লাহ তাআলা দামি জিনিস দিয়েছে, হেদায়েত নামক জিনিস দিয়েছে। মানুষ এখন এদের কথা আলোচনা করবে, আর অপর দিক থেকে যাদের আগে নাম দিলাম ফেরাউন হামান সাদ্দাদ করুন, এদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন কিন্তু দামি জিনিস দেন নাই, বেদামি জিনিস দিয়েছে, যার কারণে এরাও দুনিয়া থেকে সফল হয়ে যেতে পারি নাই এবং দুনিয়ার মানুষ এখনো এদের নাম সম্মানের সাথে নিবে না কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে দামি জিনিস হেদায়েতের পথে অগ্রসর, কোরআনের আলোচনা, আল্লাহর ঘরে মসজিদে থেকে কিছু সময় কাটাবার যে তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আয়াত সূরা নিসার 56 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারূ বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার, নিশ্চয়ই যারা আমার আয়াত গুলোকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে বা আগুনের মধ্যে ঢুকাবো, জাহান্নামে ঢুকাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম, যখনই তাদের গায়ের চামড়াটা আগুনে পুড়ে যাবে তাদেরকে আবার নতুন চামড়া আমি এদের গায়ে পরিয়ে দিব, লিয়াদুকুল আযাব, যাতে এরা শাস্তির স্বাদ আযাবের স্বাদ গ্রহণ করতে পারে। ইন্নাল্লাহ কানা আজিজান হাকিমা, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আগে আলোচনা চলতেছিল যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত যখন দিয়ে শুরু করতে লাগলেন, শুরু করলেন, তখন ইহুদি সম্প্রদায় তাদের মধ্য থেকে ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, তাদের মধ্য থেকে কেউ কেউ ঈমান আনলো, কেউ কেউ অস্বীকার করলো, যারা অস্বীকার করলো তাদের শাস্তি কি হবে সেটা আজকের আলোচনা, যারা ঈমান আনলো মেনে নিল এদের পুরস্কার কি হবে সেটা সামনের আলোচনা। তাহলে আলোচনা ধারাবাহিকতা এভাবে আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে হেদায়েতের দিকে, এক আল্লাহর দিকে, একত্ববাদের দিকে যখন দাওয়াত দিতে লাগলেন, তখন আসমানি কিতাবের যারা আগে অনুসারী ছিল ইহুদি সম্প্রদায় এবং যারা আল্লাহর সাথে শিরক করত মুশরিক সম্প্রদায়, এদের মধ্য থেকে যারা ঈমান এনেছিল, ঈমান এনে সফলকাম হয়েছিল, এদেরকে আল্লাহ তাআলা কি সম্মান দান করবেন, আর যারা অস্বীকার করেছিল গ্রহণ করি না এদেরকে কি শাস্তি দিবেন, সেই হলো আজকের আলোচনা। তবে কোরআনে কারীমের উপস্থাপনা তাফসীরের একটা নীতিমালা হলো এরকম যে আল্লাহ তাআলা যখনই কোনো হুকুমের কথা বলেন, উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা নামাজের কথা বলবেন, যাকাতের কথা বলেছে, হজের কথা বলেছে, হজ নামাজ যাকাত এই হুকুমগুলো দেওয়ার পর আল্লাহ তাআলা এর পরবর্তীতে এই হুকুম যদি কেউ না মানে তাহলে তার জন্য শাস্তির বিধান কি সেটা বলে দেন, আর যে মানে তার জন্য পুরস্কার কি রয়েছে সেটা বলে দেন। দুনিয়ার নিয়ম কি, যদি কোনো আইন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এলান টানানো হয় এতদিনের মধ্যে এই জিনিসগুলো জমা দিতে হবে, জমা না দিলে তার জন্য এই শাস্তির ব্যবস্থা। আবার অনেক সময় লেখা থাকে যারা যতটুকু সময় এগুলো জমা দিবে বা এগুলো করবে এদের জন্য এই সম্মানের ব্যবস্থা, পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ তাআলা এক একটা হুকুম দেওয়ার পর সে হুকুম না মানলে শাস্তি কি হবে সেটা বলে দেয়। সেই শাস্তির সূত্র ধরে বলে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, কুফরি করবে, অবিশ্বাস করবে। দুইটা উদ্দেশ্য, একটা উদ্দেশ্য হলো যারা কাফের সম্প্রদায়, কাফের সম্প্রদায় তারা সবগুলোকে অস্বীকার করে, বিআয়াতিনা আমার আয়াত সমূহকে অস্বীকার করে। আর একটা উদ্দেশ্য হলো না, আমার কিছু আয়াতকে অস্বীকার করে, কিছুগুলোকে স্বীকার করে, এটাও তার জন্য অস্বীকারের অন্তর্ভুক্ত। শাস্তি কি দেবেন? সাওফা নুসলিহিম নারা, এদেরকে আগুনের মধ্যে ঢুকাবো, জাহান্নামের মধ্যে ঢুকাবো। আল্লাহ তাআলা নিজে বলতেছেন নুসলিহিম, আমি ঢুকাবো। এটা স্বাভাবিক কথা যে জাহান্নামে এদেরকে ঢুকাবে, কিন্তু এরপরে জাহান্নামের একটা এদের শাস্তির একটা ধরন বর্ণনা করতেছেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান, যখন এদের গায়ের চামড়াটা আগুনে চলছে যাবে, পুড়ে যাবে, তখন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আরেকটা চামড়া দিয়ে এদের গায়ের চামড়াটা পরিবর্তন করে দিব। তাফসীরের কিতাবে তাফসীরে বাগাওয়ী এবং আল্লামা কুর্তুবি সহ একাধিক তাফসীরের কিতাবে তারা উল্লেখ করতেছেন যে আল্লাহ তাআলা যে জাহান্নামীদের আজাব দেওয়ার ক্ষেত্রে গায়ের চামড়া যে পরিবর্তন করবেন, কত সময় পর পর পরিবর্তন করবেন, সর্বনিম্ন মত আছে ঘন্টায়, দুনিয়ার ঘন্টার হিসাবে এক এক ঘন্টার মধ্যে 100 বার করে তাদের গায়ের চামড়াটা পরিবর্তন করবেন। কেন করবেন প্রশ্ন হইতে পারে, গায়ের চামড়া কেন পরিবর্তন করবেন? আমাদের শরীরে চামড়া আছে কয়েক ধরনের। এক ধরনের চামড়া আছে আমাদের হাতের কনুর নিচে, যারা শক্ত কাজ করে, খেতে কাজ করে বা হাত দিয়ে শক্ত কাজ করে, ইটের কাজ করে ইত্যাদি, এদের হাতের তালুর মধ্যে যে চামড়াটা, এই চামড়াটা খুব শক্ত। এই চামড়ার মধ্যে সামান্য একটু চিমটি দিলেও কিছু অনুভব হয়, হালকা কিছু বিঁধলেও ফুটলেও খুব একটা কষ্ট অনুভব হয় না। হাতের কনুর নিচে যে চামড়াটা আছে, সবসময় চেয়ারে বসলে, বিভিন্ন জায়গায় বসলে চাপ লাগতে লাগতে চামড়ার অনুভূতিটা দুর্বল হয়ে গেছে। নামাজের আত্মায়াত সূরতে বসলে পায়ের কিছু জায়গা অনুভূতি দুর্বল হয়ে যায়, অনুভূতি দুর্বল হয়ে গেলে ওই জায়গায় চিমটি দিলে, ছোট আঘাত লাগলে সে আঘাতটা অনুভূতিতে আসে না, বুঝে আসে না। তো জাহান্নামীদেরকে যে শাস্তি দেওয়া হবে, শাস্তি কিছু সময় দেওয়ার পরে এদের চামড়াগুলো আগুনে পুড়ে জ্বলছে যাওয়ার কারণে এদের ওই শাস্তির অনুভূতিটা থাকবে না। যদি এমন হতো যে আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবেন, তাহলে এরপরে আর শাস্তি হইতো না। এই জন্য আল্লাহ তাআলা চামড়াকে খুব দ্রুত পরিবর্তন করে দিবেন, যাতে আবার নতুন করে লিয়াদু কোল আজাব, শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আজাবের বিভিন্ন বর্ণনা মেয়েরাজে দিয়ে সশক্তে দেখে আসছিলেন, জান্নাতের বর্ণনা ও জান্নাতের অবস্থাও দেখে আসছিলেন, জাহান্নামের অবস্থাও দেখে আসছিলেন। হাদিসের ভাষায় আরো বিভিন্ন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত জাহান্নাম পেশ হয়েছে আল্লাহ রসুল দেখছেন এমন বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজের পরে ইমাম সাহেব যেমন মুসল্লির দিকে ফিরে বসেন, এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বসে জিজ্ঞাসা করতেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ? স্বপ্ন দেখলে আল্লাহ রসুল ব্যাখ্যা দিতেন। আমাদের সমাজে আমরা এক তো হলো স্বপ্নর স্মরণ রাখি না, দ্বিতীয় হলো স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন মনে করি না, তৃতীয় হলো যে যদিও প্রয়োজন মনে করি তাহলে যাকে ইচ্ছা তাকে বলে দিই। এটা স্বপ্নের জন্য বড় একটা মারাত্মক জিনিস। স্বপ্ন আলোচনা আসছে যেহেতু এই প্রসঙ্গে, স্বপ্ন যে মানুষ দেখে, স্বপ্ন 3 প্রকার। এক প্রকারের স্বপ্ন হলো মানুষ সারাদিন ধরে যা চিন্তা করে এটাই সে দেখে, এই স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। আর এক প্রকার স্বপ্ন হলো মানুষ হালকা ঘুমের মধ্যে এমন কিছু দেখেছে যে তার স্মরণে নাই, কিছু একটা দেখছে, এটা এমন ঘুম থেকে ভাঙার পরে তার আর কিছু মনে নাই, এই স্বপ্নেরও ব্যাখ্যার প্রয়োজন নাই। আর এক প্রকার স্বপ্ন হলো যে সে দেখছে গভীর ঘুমের মধ্যে, কিন্তু ঘুম ভাঙার পরও তার এই স্বপ্নগুলো যথাযথভাবে স্মরণে আসে। এই স্বপ্নটা ভালো হোক অথবা মন্দ হোক, সুসংবাদ হোক অথবা দুঃসংবাদ হোক, এই স্বপ্নটার ব্যাখ্যার দরকার আছে। তবে ব্যাখ্যার ক্ষেত্রে ভালো যেটা আছে সেটা ব্যাখ্যা না করলেও আল্লাহ তাআলা বান্দার জন্য সেটা দিয়ে দেয়। স্বপ্নে ভালো স্বপ্নের যেটা নিয়ম, ভালো স্বপ্ন যদি বান্দা ব্যাখ্যা নাও নেয় নাও করে, তাহলে এই ব্যাখ্যা এই সুফলটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দীর্ঘ 6 মাস যাবৎ শুধু স্বপ্নের মাধ্যমে আল্লাহর সাথে বিভিন্ন আলোচনা হতো, কথাবার্তা হতো দীর্ঘ 6 মাস। নবুয়তের 47 ভাগের 1 ভাগ বলা হয় স্বপ্ন, সত্য স্বপ্ন। 47 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়সকাল সময়কাল ছিল 23 বছর। 23 বছরে যদি 47 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে এক এক ভাগে হবে 6 মাস করে, এক এক ভাগে হবে 6 মাস করে। তা 23 বছর জিন্দেগির 6 মাস ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে ওহী। এই জন্য হাদিস বুখারি থেকে নিয়ে সব হাদিসে এখনো এই হাদিসগুলো মাদ্রাসাগুলোতে পড়ানো হয় যে মুমিনের সত্য স্বপ্ন নবুয়তের একটা অংশ, মুমিনের সত্য স্বপ্ন নবুয়তের একটা অংশ। অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নবুয়তের শুরুর দিক দিয়ে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া হতো, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণিত, আম্মাজান বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে স্বপ্নে দেখতেন আর সকালবেলা সূর্যের আলোর মতো বাস্তবায়িত হতো। তা মুমিনের এখনো পর্যন্ত সত্য স্বপ্নগুলো এখনো মুমিনের জন্য সুসংবাদ। আবার মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী হয়, সতর্কবাণী হয়। সেই সতর্কবাণীও মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, বান্দাকে আগের থেকে সতর্ক করে দেওয়া হয়। এখন সে যদি দুঃস্বপ্ন দেখার পর, খারাপ স্বপ্ন দেখার পর যদি সত্যিকারে হাদিস শরীফে আসছে দুই ব্যক্তি ব্যতীত তুমি অন্য কারোর কাছে স্বপ্ন বলো না, দুইটা গুণ থাকবে সেই ব্যক্তির মধ্যে। 1 নম্বর হলো সে তোমার আন্তরিক খায়ের খা বন্ধু দিনদার মানুষ, 2 নম্বর হলো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তার এলেম আছে, জ্ঞান আছে, ব্যাখ্যা সে করতে জানে। এই দুইটা গুণ যে ব্যক্তির কাছে আছে তার কাছে স্বপ্ন বলবে, অন্য কারোর কাছে স্বপ্ন বলবে না। কারণ স্বপ্ন আলাদা একটা বিদ্যা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের এই বিদ্যাটা ওনার থেকে আসছে, তাবেই আল্লাহ রাসূলের সাহাবীর ছাত্র ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি থেকে যে ব্যাখ্যাগুলো এখন পাওয়া যায় সব কিতাবগুলোতে, এই স্বপ্নগুলোর ক্ষেত্রে ওনার কাছে অনেক মানুষ এমন সময় আসতো যে হুজুর এই স্বপ্ন দেখলে কি হবে, উনি বলতেন এই স্বপ্ন তো তোমার মতো মানুষ দেখার কথা না, কে দেখছে এটা বলো, কে দেখছে এটা বলো। তখন বলতো হুজুর আমি দেখি নাই, অমুক দেখছে, অমুক ইমাম, 4 ইমামের 1 ইমামের কথা বলতো, ঠিক আছে ওনাকে দেখতে গেলে বা আমার সাথে দেখা করতে বলো। একথা এই জন্য বলতেছি যে স্বপ্নের যারা সত্যিকারে ব্যাখ্যা করতে জানে সেই ব্যাখ্যাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেকটাই, আল্লাহ যে উদ্দেশ্যে দেখিয়েছেন ওই উদ্দেশ্যে সঠিক ব্যাখ্যা হলে ওই উদ্দেশ্যের দিকে বান্দা অগ্রসর হতে পারে। স্বপ্ন বলতেছিলাম 3 নম্বর, ওই স্বপ্ন যেটা গভীর ঘুমের মধ্যে হয় এবং ব্যাখ্যার প্রয়োজন হয়, সেই স্বপ্নের মধ্যে ভালো হতে পারে মন্দ হইতে পারে। ভালো স্বপ্ন ব্যাখ্যা না করলেও আল্লাহ তাআলা ওই নিয়ামত বান্দাকে দান করে। আর যদি স্বপ্ন মন্দ হয় তাহলে বান্দা যদি উপযুক্ত কোনো ব্যক্তির কাছ থেকে ব্যাখ্যা নিয়ে যাদেরকে যাদের মধ্যে এই দুইটা গুণ আছে দিনদার হবে এবং ব্যাখ্যা সম্পর্কে এলেম জ্ঞান তার থাকবে, এই ব্যক্তির থেকে ব্যাখ্যা নিয়ে যদি উনি সতর্ক হয়ে যায় আল্লাহ তাআলা হয়তো ওই সতর্ক হওয়ার কারণে তাকে মাফ করে দেন। এই আবার স্বপ্নে দেখার সাথে সাথে কিছু আমল আছে, করণীয় আছে। স্বপ্ন যদি ভালো হয়, মন যদি মনে হচ্ছে দিলের থেকে ভয় নাই আতঙ্ক নাই, তাহলে তো এই স্বপ্নের জন্য ওই সময় কোনো আমল নাই, করণীয় নাই। স্বপ্ন যদি খারাপ হয়, মনে হচ্ছে খারাপ বা দেখেছেও বান্দা খারাপ, এই সময় বান্দার 3টা কাজ করণীয়। 1 নম্বর হলো যেভাবে শুয়েছিল যে পার্শ্বে শুয়েছিল সেই পার্শ্বে পরিবর্তন করে অন্য পার্শ্বে শোয়া, ডান কাতে শুনলে বাম কাতে শোয়া। 2 নম্বর হলো থুতু ফেলা, বাম দিকে থুতু ফেলা, আউযু বিল্লাহি মিন শাররি হাযিহি রুয়্যা, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এইটা এই দোয়াটা পড়া, সাথে সাথে বাম পাশে থুতু ফেলা। এই তিনটা কাজ তখন তাৎক্ষণিকভাবে পার্শ্ব পরিবর্তন করা, পারলে দোয়া পড়লে দোয়া পড়া, দোয়া না পড়লে আউযু বিল্লাহ পড়া, তিন নম্বর হলো থুতু ফেলা। চতুর্থ নম্বর কাজ হবে উপযুক্ত ব্যক্তির কাছে ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা চেয়ে ব্যাখ্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের স্বপ্ন ওহী, উম্মতের স্বপ্ন ওহি না, নবীদের স্বপ্ন ওহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু স্বপ্নের কথা আছে, স্বপ্নে দেখা হয় একটা, ব্যাখ্যা হয় কিন্তু আরেকটা। কিছু উদাহরণ দিই, যদি কেউ দেখে যে সে তার জামা অনেক লম্বা হয়ে গেছে, জামা খুব সুন্দর সাদা জামা, জামা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জামা, লম্বা জামা, তাহলে এই ব্যক্তির যদি আমল আখলাক ভালো থাকে আগের তুলনায় হয়তো ভালোর দিকে যাচ্ছে। অথবা কেউ দেখলো তার জামাটা খাটো হতে আছে, জামা যতটুকু ছিল তার থেকে খাটো হয়ে যাচ্ছে, তখন অর্থ হলো এই ব্যক্তির আমলের ক্ষেত্রে ঘাটতিও আছে, তাকওয়া তহরাত আল্লাহর ভয় তার থেকে কি করতেছে, কমতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন যে উনার একটা চাদর স্বপ্নের মধ্যে এত লম্বা হয়ে গেছে, উনি কি করতেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলছেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই স্বপ্ন তোমার জন্যই শোভা পায়, তোমার এলেম, তোমার আমল, তোমার তাকওয়া এত বেশি যে তোমার থেকে যতটুকু লাগবে তার চেয়ে আরো বেশি হয়ে গেছে। স্বপ্নে দেখছে একজন ব্যক্তি, মৃত ব্যক্তির বাপ দাদা আত্মীয়স্বজন, তার গায়ে লাল কাপড় অথবা কালো কাপড় অথবা জীর্ণ শীর্ণ কাপড়, সেরা কাপড়, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো আমলের ঘাটতি আছে, সে ঘাটতির জন্য আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখাচ্ছে যে তোমরা পারলে আমার জন্য কিছু ইসালে সওয়াব করো। আর যদি দেখে যে না, তার গায়ের জামা সাদা জামা, সবুজ জামা, সুন্দর জামা, সুন্দর পরিবেশে সে আসে, তাহলে এই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে সুসংবাদ দিচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছে, আমি ভালো আছি। এমন অনেক ব্যাখ্যা আছে। একথা দ্বারা এই আলোচনা দ্বারা শুধু এটা বোঝাতে চাচ্ছি যে স্বপ্ন যেটা দেখা হয় এইটা কিছুই না। একজন মহিলা যদি স্বপ্নে দেখে শিং মাছ কাটতেছে অথবা কোনো মাছ কাটতেছে, তাহলে এই মহিলার ব্যাখ্যা একাধিক ব্যাখ্যা। যদি মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার থাকে, তা মহিলার পেটে বাচ্চা আসতেছে, সেই বাচ্চাটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, বাচ্চার ধরন কি হবে, ওই মাছের থেকে বোঝা যাচ্ছে। অপরপক্ষে একজন পুরুষ যদি স্বপ্নে দেখে যে মাছ ধরতেছে, তার ব্যাখ্যা হলো তার আজকে আল্লাহ তাআলা কোনো টাকা পয়সা দান করবে। স্বপ্ন ব্যক্তির কারণে কত ব্যবধান হয়। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ ব্যাখ্যা আনতে গেলেই উনি স্বপ্ন, অধিকাংশ স্বপ্নের ক্ষেত্রে সব ব্যাখ্যা দেওয়ার আগে ব্যক্তির দিকে তাকাই বলতেন, তোমার মতো মানুষ এই স্বপ্ন দেখার কথা না, কে দেখছে এটা বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আছে যে একবার ওনার খাদেমের মাধ্যমে স্বপ্নের তাবির জন্য পাঠাইছে, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, তোমার মতো মানুষের স্বপ্ন দেখার কথা না, স্বপ্ন কে দেখছে এটা বলো, সত্য কথা বলো। তখন বলে যে হুজুর, স্বপ্ন দেখছে আমার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি আমাকে পড়েছেন, ঠিক আছে উনাকে আমার সাথে দেখা করতে বলো। এই স্বপ্ন যেহেতু একটা তাৎপর্যপূর্ণ, স্বপ্নের ব্যাখ্যার দরকার হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, ফজরের নামাজের পরে মুসল্লির দিকে ফিরে স্বপ্ন জিজ্ঞেস করতেন, কে কোনো স্বপ্ন দেখছে কিনা। সাহাবা একরাম স্বপ্নের কথা বললে ব্যাখ্যা দিতেন, আর যদি সাহাবা একরাম স্বপ্ন না দেখতেন, আল্লাহ রাসূল নিজে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমন একাধিক স্বপ্ন আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমি আজকে স্বপ্নে দেখেছি আমি আমাকে দুজন লোক নিয়ে যাচ্ছে, আমাকে দুজন লোক নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পর আমাকে বিভিন্ন জায়গা ঘোরাচ্ছে, এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একজন মানুষ শুয়ে আছে, তার মাথার উপরে বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, আর এই পাথরটা ছিটকে যাচ্ছে, আবার পাথর আনতে আনতে মাথাটা আগের জায়গায় ঠিক হয়ে যাচ্ছে। এভাবে যতবারই পাথর মারতেছে ততবারই মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, পাথর আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে। আবার কিছুদূর পরে যায় দেখি ওই দুজন মানুষ আমাকে নিয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুজন মানুষ আমাকে নিয়ে যাচ্ছে, কিছুদূর পরে যায় দেখি একটা বড় একটা খালের মতো, এর মধ্যে পানি না, পুজ রক্ত আবর্জনা যুক্ত পানি, এর মধ্যে কিছু লোকদেরকে ছেড়ে আসে, তারা হাবুডুবু খাচ্ছে। লোকগুলো যখন উপরের দিকে উঠে আসতে যাচ্ছে, তখন উপরে কিছু লোক আছে, ওই লোকের হাতে বড় বড় পাথর, এরা হাতের পাথর দিয়ে জোরে জোরে আঘাত করে এদেরকে আবার ওই পানির মাঝখানে দিয়ে দিচ্ছে। এইভাবে বিভিন্ন শাস্তির কথা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষকালে আমার দুই লোকের কাছে আমি জিজ্ঞেস করলাম যে এরা কারা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা আমাকে ব্যাখ্যা দিলেন যে এই যে ব্যক্তির মাথায় আঘাত করা হচ্ছে আর একটু পরে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এলেম দিয়েছিল, কিন্তু এই এলেম অনুপাতে সে রাত্রে ইবাদত বন্দেগী না করে রাত্রে ঘুমাতো, আল্লাহর হুকুম মানতো না, এই জন্য আল্লাহ তাআলা এর মাথায় আঘাত করতেছে। এভাবে বিভিন্ন চিত্র শাস্ত্রে এই সমস্ত বর্ণনা দেওয়ার পর শেষকালে ওই দুই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনি কি আমাদেরকে চেনেন? বলেন, না। ডানপাশওয়ালা বলে আমি হলাম জিব্রাইল, আর বামপাশওয়ালা বলে আমি হলাম মিকাইল। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাকে এই আযাবের দৃশ্যগুলো দেখানোর জন্য। এমন ঘটনা একাধিকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছে। আল্লাহ রাসূল এগুলো সব উম্মতের সামনে ব্যাখ্যা করে গেছেন। দ্বিতীয় বলছিলাম মেরাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল, মেরাজে নিয়ে যাওয়ার সময় তো আল্লাহ রাসূল উপরে যে জান্নাত জাহান্নামে যে সব দৃশ্য, জাহান্নামের আযাবের দৃশ্য দেখে আসছিলেন। আজকের আয়াতে যে 56 নম্বর আয়াতে যে আযাবের দৃশ্য, যে মানুষের গায়ের চামড়া খুলে ফেলা হচ্ছে, আবার নতুন চামড়া দেওয়া হচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া দেওয়া হচ্ছে, বাগবি এবং কুরতুবীর ব্যাখ্যা অনুপাতে যদি ঘন্টায় 120 বার করে চামড়া খোলা হয় তাহলে 1 ঘন্টায় 60 মিনিট, 60 কে 2 গুণ দিলে 120 হয়, যে 1 মিনিটে 2 বার করে গায়ের চামড়া খুলতেছে, আবার নতুন চামড়া আসতেছে আযাবের জন্য। এক আল্লাহওয়ালা বুজুর্গ শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন, জাহান্নামের আযাব, আল্লাহ তাআলা আযাবকে, জাহান্নামের আগুন একবার সম্পূর্ণ কালো, দুনিয়ার আযাবের আগুনের মতো লাল না। জাহান্নামের আগুন হাসরের ময়দানে আছে, তানবীহুল গাফিলিন আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে হিসাব নিকাশের সময় জাহান্নাম একটা দৃশ্য নিয়ে আসতে থাকবে উম্মতের দিকে, যে হাসরের ময়দানে মানুষদেরকে গ্রাস করার মতো একটা উটের মাথা নিয়ে আক্রমণ করার মতো আসতে থাকবে। হাল মিন মাজিদ, আরো কি বাকি আছে আমার ভিতরে দেওয়ার জন্য, এভাবে বলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন শেষের দিকে, যে এটা হিসাব নিকাশের সিজদা না, এটা হচ্ছে উম্মত যেন জাহান্নাম থেকে মুক্তি পায় এটার জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাসূল হাসরের ময়দানে উম্মতের সবাই নিজ নিজ ব্যক্তি হিসেবে চিন্তিত থাকবেন, কিন্তু একমাত্র রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুহূর্ত না, শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফিকিরে থাকবেন। একটা হাদিস না, একাধিক হাদিসে, হাদিসের কুদসি পর্যন্ত, বুখারী শরীফ সব হাদিসে এমন আছে যে আল্লাহ রাসূল হাসরের ময়দানে কতটুকু পেরেশানিতে থাকবেন। একটা পেরেশানির দৃশ্য এমন হবে যে জাহান্নাম আকৃতি নিয়ে মানুষকে প্রবল করার জন্য আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতোতা ইশফা তুসাফা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনি বলেন আপনার কথা শোনা হবে, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল মাথা উঠাবেন, মাথা উঠানোর পরে বলবেন, ইয়া আল্লাহ, এই আপনার জাহান্নাম যেভাবে উম্মতের দিকে আসতেছে, আমার উম্মতের কাউকেই তো ছেড়ে দিবে না, সামান্য একটু আমল গুনাহ হলেই তো জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কুদরতি ডান হাত মোবারক, একটা আকৃতি তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিলেন, আকৃতি ডান হাত মোবারক দ্বারা সামান্য একটু পানি ফেলবেন, পানি ফেরেশতাদের মাধ্যমে যখন জাহান্নামের কাছে দিয়ে দিবেন অল্প মাত্রায় পানি, জাহান্নামের এই দাউদাউ আগুন দুনিয়ার চাইতে 70 গুণ বেশি যে আগুনের তাপ, আগুনটা কালো, সে আগুন এই সামান্য পানি পাওয়ার সাথে সাথে একবার নিভে যাবে। হাসর ময়দানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আল্লাহ এটা কি দৃশ্য, এত দাউদাউ আগুন আপনি কিভাবে দিবেন, এটা কি, এটা আপনি যে হাত থেকে দিলেন কিসের পানি, এটা কি জমজমের পানি, আবে হায়াতের পানি, হাউজে কাউসারের পানি? হাউজে কাউসারের বর্ণনা এমন আছে যে হাউজে কাউসারের পানি এক ঢোক যদি কোনো ব্যক্তি পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। জমজমের পানির ফজিলত হাউজে কাউসারের থেকে জান্নাতের পানি চাইতে আরো বেশি। আবে হায়াত আছে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা খালের মতো, নাহারে হায়াত বলা হয় এটাকে, আবে হায়াত বাংলা ভাষায় বলে, আরবিতে বলা হয় নাহারে হায়াত। এটার গুণ হলো জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পর যারা ইমানদার জাহান্নামি, গুনাহের কারণে জাহান্নামে গেছে, তিল গাছ দাগ দিয়ে রাখার পর 10 দিন 7 দিন পরে যেমন কালো হয়ে যায়, এমন হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন থাকবে না, সিজদার জায়গা ব্যতীত, ওযুর জায়গা ব্যতীত। এই ব্যক্তিদেরকে যখন এই নাহারে হায়াত আবে হায়াতের মধ্যে চুবনি দেওয়া হবে, আল্লাহ রাসূল সুন্দর উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিয়েছেন এইভাবে যে পানির নালা, পানি শুকায় আসছে, শুকনা জায়গায় ছোট্ট বীজ অঙ্কুরিত হয়, দুই পাতাওয়ালা একটা বীজ যখন হয়, এই পাতাগুলো দেখতে কত সুন্দর মসৃণ লাগে, এতে যেমন সুন্দর মসৃণ, কোনো দাগ পড়ে নাই, কোনো চিহ্ন নাই, সুন্দর। ঠিক ভাই জাহান্নামী ব্যক্তি আবে হায়াত নাহারে হায়াত থেকে ডুব দিয়ে উঠার পর এই দুনিয়ার মসজিদ যত সুন্দর এর থেকে আরো সুন্দর হয়ে উঠবে। হাসরের ময়দানওয়ালারা এই তিন পানির কথা জিজ্ঞেস করবে যে আল্লাহ এটা কি আবে হায়াতের পানি, হাউজে কাউসারের পানি, জমজমের পানি? আল্লাহ তাআলা বলবেন না, এটা কোনো পানি না, এই পানির কোনো পানি না, এটা নাহারে হায়াতও না, জমজমও না, এবং হাউজে কাউসারও না। এটা হলো ইমানদার বান্দা দুনিয়াতে এই জাহান্নামের ভয়ে তার চোখের অশ্রু থেকে এক ফোঁটা পানি বের হয়েছিল সেই পানিটা আমি ধরে রাখছি। এজন হাদিসে আসছে সাত ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, সপ্তম ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, সপ্তম ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, একাকিত্ব অবস্থায় আল্লাহ তাআলার কথা স্মরণ হয়েছে, স্মরণ হওয়ার সময় তার চোখের এক কোনা দিয়ে তার অজান্তে এক ফোঁটা পানি বের হয়ে গেছে। যে কোনো বান্দা যদি সে তার যে কোনো দুনিয়াতে আমরা আছি, বাপ আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, কত আত্মীয় স্বজন আছে, হজের সফরে গেলে কেউ থাকে না, এক ঘন্টার জন্য হারাই গেলে তখন মনে হয় সম্পূর্ণ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। অত সে আশপাশে মানুষ আছে, কিন্তু হাসরের ময়দানের দৃশ্য যদি মানুষ চিন্তা করে, অন্ধকার কবরের দৃশ্য যদি মানুষ চিন্তা করে, হিসাব নিকাশের ভয়াবহ অবস্থা যদি মানুষ চিন্তা করে, জাহান্নামের আজাবের কথা যদি মানুষ চিন্তা করে যে কেউ তো আমার সাথে থাকবে না, অটোমেটিক ভাবে ইমানদারের অন্তর, ইমানদারের মন, ইমানদারের অন্তর ভীত সন্ত্রস্ত হবে, নরম হবে। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা যে জাহান্নামের ভয়ে সামান্য একটু চোখের পানি ফেলছিল সেই চোখের পানি আমি জমা করে রাখছি আজকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনকে নিভানোর জন্য। বলছিলাম শেখ ঢাকার রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক আল্লাহওয়ালা বুজুর্গ, জাহান্নামের আগুনের ভয়ে যদি মানুষ দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে পারে আল্লাহ তাআলা এই ব্যক্তির জীবনটা সফল। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে জাহান্নামের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে যে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতুল মাওয়ার স্থান দিয়ে রাখছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক ছাত্র তখনকার যুগে এখনো গ্রামগঞ্জে মানুষ জায়গির থাকে, জায়গির থাকে, জায়গির বাসা থেকে আসার পথে বৃষ্টি হচ্ছে, এক জমিদারের বাসায় জমিদারের বাহিরের যে রুম থাকে কাছারি ঘরে আশ্রয় দিয়েছে, কাছারি ঘরে আশ্রয় দেওয়ার সময় ছেলে তার রাত্রে তো বৃষ্টির জন্য যাইতে পারতেছে না মাদ্রাসায়, কিতাব পড়বে, তা ওই জমিদারের পক্ষ থেকে একটা বাতির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সলতে দিয়ে মোম যেভাবে জ্বালাই হবে জানলার পাশে ওই বাতি জ্বালিয়ে ছেলেটা পড়তেছে, ওপর দিক থেকে জমিদারের সুন্দরী মেয়ে সে ওই দিক থেকে তার বাসার জানলা দিয়ে এই ছেলের দিকে তাকাচ্ছে, ছেলে যখন ওই মেয়ের দিকে চোখ পড়ছে তখন ছেলেটা ওই মোমের আগুনের মধ্যে আগুনের আঙ্গুল ঠেলে দিছে, দেয় আবার ফিরে নিয়ে আসে, একটু পর পর আবার যখন ছেলের অনিচ্ছাকৃত চোখ চলে যায় আবার আঙ্গুল দেয় আবার ফিরে নিয়ে আসে, রাত্রের অনেক সময় পর্যন্ত এভাবেও চলছে, সে তার বারবার আঙ্গুল আগুনের ভিতর দেয় আবার ফিরে নিয়ে আসে। মেয়েটা এটা দেখে মেয়েটা তার বাপরে বলছে যে আব্বা ছেলেটা কিন্তু সারা রাত ধরে আগুনের মধ্যে তার আঙ্গুল দেওয়ার চেষ্টা করেছে, তার আঙ্গুল আগুনে পোড়ানোর চেষ্টা করছে, এ সুস্থ না অসুস্থ ইত্যাদি। সকালবেলা জমিদার সাহেব ছেলেটা যাওয়ার আগে তাকে ডাকছে, ডাকার পরে জিজ্ঞেস করেছে, সব বিস্তারিত জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করার পরে তারপরে ওই রাত্রের আঙ্গুল আগুনে দেওয়ার কথা জিজ্ঞেস করেছে, তুমি রাত্রে আঙ্গুল আগুনে দিচ্ছিলে কেন? ছেলেটা তো স্বীকার চায় না, বারবার বলার পরে স্বীকার বলে যে রাত্রে ওই অমুক সামনের রুমের জানলা দিয়ে একটা মেয়ের প্রতি আমার চোখ পড়তেছিল, তো যতবারই চোখ পড়তেছিল আমার মনে চাচ্ছিল আমি চোখ দিয়ে আরো তাকাই থাকি। মানুষ মাত্রই তার একটু মনে চাবে আমি একটু তাকাই, চেহারাটা মনে একটু সুন্দর, একটু আকর্ষণীয় মনে হয়, শয়তানের যে কাজ। ছেলেটা বলে যে আমার বারবার মনে চাচ্ছিল আমি তাকাই, কিন্তু যতবারই আমার মনে চাচ্ছিল ততবারই আমি আমার মনকে শিক্ষা দেওয়ার জন্য বোঝাচ্ছিলাম, মন তুই তো তাকাবি, জাহান্নামের আগুনে কিন্তু তোর পড়তে হবে তুই যদি গুনাহ করিস, সেই জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি কিনা এই আগুন তুই সহ্য করে দেখ। আমি আমার মন চাই আর আমি আঙ্গুল আগুনে দিই, যখন আঙ্গুল আগুনের তেজ লাগে আঙ্গুল ফিরে আনি তখন আমি আমার মনকে বুঝ দিই জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না, সুতরাং তুই এই গুনাহ করিস না। সকালবেলা বাদশাহ খুশি, ওই জমিদার বেচারা খুশি হয়ে পরে নিজের মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ে ওই গুনাহ করলে যে লাভ হতো যে মজা হতো ওই আল্লাহ তাআলা ওই গুনাহ ছাড়ার বরকতে তার থেকে এর চেয়ে আরো উত্তম নিয়ামত হালাল পন্থায় তাকে দান করে। আপনি দেখবেন পরীক্ষা করে আপনার সামনে হারাম টাকা ঢেলে আসে আপনি নিয়েন না, কোন হারাম সুযোগ আছে এটা নিয়েন না, আল্লাহর ভয় করেন, দেখবেন এই নিয়ামতই আল্লাহ তাআলা। হ্যাঁ টাকা অঙ্ক না দিতে পারে, টাকা তো আপনার শান্তির জন্য আসা দরকার ছিল, টাকা দ্বারা আপনার সংসারে শান্তি হবে, যেটা পাচ্ছেন ওটার মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে বাঁচার কারণে, জাহান্নামের আগুনের ভয়ে এই পাপ কাজ থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ নিয়ামত বা তার চেয়ে বেশি নিয়ামত দান করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় জাহান্নামের আগুনের কথা বান্দাকে বলে বলে সতর্ক করেছে। কুল্লামা নাজিয়াত বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, শেষে বলতেছেন চামড়া কেন পরিবর্তন করব। উদাহরণ দিচ্ছিলাম হাতের কনুর চামড়া, হাতের তালুর চামড়া, হাতের তালুর চামড়া বারবার কাজ করতে করতে শক্ত হয়ে যায়, এইটা এর উপরে হালকা আঘাত লাগলেও অনুভূতি আসে না, কিন্তু চামড়া যেটা সুন্দর চামড়া এখনো আঘাত লাগি নাই সেই চামড়ায় ছোট্ট একটা চিমটি দিলেই ব্যথা লাগে। তা চামড়ায় আজাব দেওয়ার পর আগুন শাস্তি ভোগ করার পরে এই এই চামড়ায় আর শাস্তির অনুভূতি থাকবে না, তার কারণে আল্লাহ তাআলা চামড়াটাকে খুলে আবার নতুন চামড়া দিবেন যাতে শাস্তির স্বাদ শাস্তির কষ্ট সে তার অনুভূতিতে আসে। শেষে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, বান্দা হয়তো বুঝতে পারে যে আল্লাহ এটা পারবে কিনা, বলছিলাম তাফসীরের ফরম, আল্লাহ যে হুকুম দেয় হুকুম দেওয়ার পরে আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলে, আল্লাহ তাআলা সৃষ্টির বিভিন্ন রহস্যের কথা বলবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদীর, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশীল, আগে যেটা বলছে এটা আল্লাহ করতে পারে এটা বলে দেয়। আগে এই আযাবের কথা বলার পরে শেষে বলতেছেন ইন্নাল্লাহা কানা আজিজান হাকিমা, আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। আজিজ বলা হয় এমন বাচ্চা, এমন ক্ষমতাধর বাচ্চা যে বাচ্চাকে কেউ প্রতিহত করতে পারে না, পরাক্রমশালী বাচ্চা, হাকিম এবং প্রজ্ঞাময়। কেন বলতেছেন যে এই চামড়াটা কেন পরিবর্তন করবে, এটা আল্লাহ তাআলা জানেন যে চামড়া পরিবর্তন করবে এর জন্য যাতে সে স্বাদ শাস্তির স্বাদ আস্বাদন করতে পারে, শাস্তির কষ্ট সে তার জন্য অনুভূতিতে আছে, এর জন্য দ্বিতীয় শব্দ লাগালেন হাকিম, যে আল্লাহ তাআলা হিকমতওয়ালা, আল্লাহ তাআলা জানেন তোমাকে কিভাবে আযাব দিলে তুমি শাস্তি পাবে। দুনিয়াতে আযাব বলে কেউ সুপারিশ করতে পারে, এমপি মন্ত্রী কত মানুষের সুপারিশ আছে, কিন্তু হাসরের ময়দানে যেটা বললাম আল্লাহ রসুল ব্যতীত অন্য কোনো ব্যক্তি অপরের চিন্তা আগে করতে পারবে না, একমাত্র জান্নাতে যাওয়ার পর জান্নাতিদের লিস্ট আসার পর তখন আল্লাহ তাআলা এই জান্নাতিদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন যে হ্যাঁ তুমি অন্যের ব্যাপারে সুপারিশ করতে পারো, কিন্তু সেই সুপারিশ আবার মাপ থাকবে, লিমিট থাকবে যে এই পর্যন্ত তুমি সুপারিশ করতে পারবা, এদের ব্যাপারে পারবা, এই কজনের ব্যাপারে পারবা। যেমন আমরা জানি হাফেজদের জন্য 10 জন, হকানি আলেম হলে আল্লাহ তাআলা আরো অনেক বেশি দিবেন, কিন্তু এদের একটা সীমা আছে, কিন্তু সেই সীমার বাইরে যদি হয়ে যায় আল্লাহ রসুল ব্যতীত দুনিয়ার অন্য কোনো ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার রাখে না, তাহলে কি লাগবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজের গুনাহগুলো মাফ করায় নিয়ে অন্য কোনো ব্যক্তির সুপারিশের দিকে না তাকিয়ে নিজেই যেন জাহান্নাম থেকে মুক্ত হতে পারে, আল্লাহর রহমতে যেন জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারে, এই ফিকির হবে ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাহান্নামের এই আয়াতের কে স্মরণ করে জীবন যাপন করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন, মাহরাম কি আর গায়রে মাহরাম কি, ইসলামের আলোকে পুরুষদের ক্ষেত্রে কোন কোন নারীর সাথে দেখা করা বা কথা বলা জায়েজ আছে, নারীদের ক্ষেত্রে কোন পুরুষদের সামনে পর্দা করা ফরজ এবং এবং দেখা করা জায়েজ আছে বিস্তারিত বললে উপকৃত হব। চোদ্দ জন, আপনি যে কোনো ছোট কিতাব বেহেস্তে যাওয়ার থেকে নিয়ে যে কোনো কিতাবে বিস্তারিত পাওয়া যাবে, কিন্তু আমি মূলনীতিগুলো বলে দিচ্ছি। গাইরে মাহরাম, মাহরাম হলো যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। গাইরে মাহরাম হলো যাদের জন্য হারাম না, এই একটা অর্থ। এর মূল অর্থ হলো বা মূল উদ্দেশ্য হলো প্রশ্নের যে একজন মহিলা বা একজন পুরুষ কাকে দেখতে পারবে আর কাকে দেখতে পারবে না। আগে বলি পুরুষের দিক থেকে, একজন পুরুষ যে পুরুষের উপরে এবং নিচে, উপরে আমার মা, আমার নানি, আমার দাদি, উপরের দিকে যা আছে, উপরের দিকে যারা আছে এদেরকে আমি দেখতে পারবো এবং এদের সাথে কখনো আল্লাহ না করুক আল্লাহ না করুক বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া কারোর জন্য জায়েজ হবে না। বাপের থেকে যারা আসছে, দাদার থেকে যারা আসছে ফুফু, নানির থেকে যারা আসছে খালা, এদের সাথে দেখা দেওয়া নির্দ্বিধায় জায়েজ। নিচের দিকে যারা যাচ্ছে, আমার মেয়ে, আমার মেয়ের মেয়ে, আমার থেকে যারা আসছে সেটা, আমার বোনের থেকে যারা আসছে, আমার ভাইয়ের ক্ষেত্রে যারা আছে, এদের সাথে আমার বৈবাহিক সম্পর্ক কোনো অবস্থায় করা জায়েজ হবে না। উপরের দিক থেকে নিচের দিক থেকে, আর বৈবাহিক সম্পর্কের কারণে একটা হয়, সেটা হলো বিবাহ হয়ে গেলে, স্ত্রীর সাথে সহবাস হয়ে গেলে শাশুড়ির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই কোনো অবস্থায়। আর শালি যারা আছে, সেটা হলো শালিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, কিন্তু দেখা দেওয়া জায়েজ নাই। আগের ওলাওদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, দেখা দেওয়া জায়েজ, কিন্তু স্ত্রী ঘরে থাকা অবস্থায় স্ত্রীর বোন, স্ত্রী যদি পুরুষ হইত তাহলে ওই পুরুষ ধরে তার সাথে যে সমস্ত মেয়েদের বিবাহ দেওয়া জায়েজ নাই, ওই সমস্ত মেয়েদেরকে আপনি আপনার স্ত্রী ঘরে থাকা অবস্থায় আবার বিবাহ করতে পারবেন না। উদাহরণস্বরূপ শালি, স্ত্রীর বোন, স্ত্রীর সূত্রে যারা আছে, তা উপর নিচেই আর বৈবাহিক সূত্রে, এটা গেল একজন পুরুষের জন্য। মেয়েদের জন্য বুঝি, মেয়েদের জন্য একই রকম, বাপ উপরের দিকে যারা আছে এদের সাথে দেখা করতে পারবে, চাষাদের সাথে দেখা করতে পারবে উপরের দিকে, নিচের দিকে যারা আছে এদের সাথে দেখা করতে পারবে, একজন মহিলা তার নিজের ছেলের সাথে দেখা করতে পারবে, ছেলে ছেলে নিচের দিকে যা আছে দেখে করতে পারবে, মহিলা তার জামার সাথে দেখা করতে পারবে, অপর দিক থেকে মায়ের নিকটতম আত্মীয় যারা আছে মামা এদের সাথে কি করতে পারবে, দেখা করতে পারবে, বাপের নিকটতম আত্মীয় যারা আছে আপন ওই সিঁড়িতে এদের সাথে দেখা করতে পারবে। উল্টা যাদেরকে আমাদের সমাজে সামনে প্রশ্ন আছে, যাদেরকে আমাদের সমাজে খুব একটা সমস্যা মনে করা হয়, মামা তো খালা তো ফুফু তো, এইগুলো এইগুলো বড় হারাম, এগুলো হারাম, এদের সাথে বিবাহ দেওয়া যায়, এদের সাথে দেখা দেওয়া যায় না। তাহলে তিনটা কথা মনে রাখলে হবে, উপরের দিকে নিচের দিকে, এই বৈবাহিক সূত্রে যেটা একজন পুরুষের ক্ষেত্রে একজন মহিলার ক্ষেত্রে, যে কোনো স্বাভাবিক কিতাবে পাওয়া যাবে চোদ্দ জনের একটা লিস্ট। প্রশ্ন, বর্তমান সমাজে তাস কার্ড নামে একটি গেম আছে, আমরা জানি যেসব খেলা জুয়া খেলা তা হারাম। প্রশ্ন হলো, আমরাও তাস খেলি কিন্তু জুয়া খেলা হিসাবে খেলি না, বরং বিনোদন বা উপভোগ করার জন্য খেলি, তাহলে কি কোনো সমস্যা হবে? জি, খেলা জায়েজ নাই। শারীরিক ব্যায়াম যেগুলো হয় সেইগুলো শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে সতর খোলা না রেখে, নামাজের থেকে উদাসীন না হয়ে, এই দুইটা শর্ত যদি হয় কোনো গুনাহ হবে না, ইবাদত ছুটবে না, তখন শারীরিক ব্যায়াম যেগুলো খেলা হয়, র্যাকেট হোক যে কোনো খেলা হোক, শারীরিক ব্যায়াম হবে, এগুলো জায়েজ আছে। বাকি যে সমস্ত খেলাগুলো আছে এই খেলাগুলো হারাম না, মাকরুহ। কেন মাকরুহ? যারা এই সমস্ত খেলার নেশায় পড়ে যায় দেখবেন এদের নামাজ রোজার খবর ঠায় না। তাস খেলা অনেক পড়ে দিলাম, গুটি খেলে, গুটি দাবা খেলা, এই যারা খেলে দেখবেন কাজ কাম সম্পত্তি একটা ছক্কা মেরে নি। ইসলাম যে নিষেধ করছে এমনিতে নিষেধ করে নেই, এই খেলায় যারা মরতে যায়, এই যে যাদের নেশা হয়ে যায়, এরা ইসলামের হুকুমও ছড়ে দরকারি কাজও ছড়ে, আর এটার দ্বারা কোনো লাভ নাই, না শারীরিক কোনো লাভ কোনো লাভ। তার শারীরিক উপকার যে সমস্ত খেলাগুলো আছে আছে, সেই সমস্ত খেলাগুলো দুইটা শর্ত, গোনা হবে না, ইবাদত ছুটবে না, এই দুইটা শর্তে শারীরিক ব্যায়াম যে খেলাগুলো আছে সেই খেলাগুলো যায়। বাকি তাস, অন্য যেগুলো বলি কার্ড অথবা ক্যারাম বোর্ড, গুটি খেলা, এগুলো ইসলামের দৃষ্টিতে যায় মাকরুহ। প্রশ্ন, ডমিনো নামে একটি খেলা আছে, সেই গেট খেলাও কি গুনাহ? জি, সময় অপচয় জায়েজ নেই। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের সামনে চোখের হেফাজত করতে হবে কি? বুঝিয়ে বললে ভালো হয়। জি, এদের সামনে এদের সাথে খাস পর্দা করতে হবে এবং এদের সাথেও চোখের হেফাজত করতে হবে, নিজের হেফাজত করতে হবে। এখনের পরিবেশ যদি কোনো বাসায় খাস পর্দা না থাকে তখন তাদের জন্য সহজ একটা পদ্ধতি আছে, একটা আছে তাদের চোখের চোখ দিয়ে কিনা বলা, কথা না বলা, এবং এদের সাথে বেদরকারি কোনো কথা না বলা। যাদের সাথে আমার পর্দা করা দরকার, ভাবি, মামাতো, খালাতো, ফুফাতো, হয় এদের দিনের বুঝ নাই, আপনি দিনদার হতে যাচ্ছেন, এরা এখনো বোঝে না, তবে এখন আপনার ঈমান আপনি কিভাবে বাঁচাবেন? এদের সাথে চোখের চোখ দিয়ে কথা বলবেন না এবং অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এদেরকেও একসময় হেদায়েত দিয়ে দিবে। প্রশ্ন, হুজুর আমার মুখে মুখ ছিলে গেছে, তাই ডাক্তার বলেছে এই জায়গায় ভিজানো যাবে না, এখন কি আমি তায়ামুম করতে পারবো? মুখ ছিলার অর্থ দুইটা, মুখের ভিতরে ছিলা অথবা উপরে ছিলা। মুখের ভিতরে যদি ছিলে থাকে তাহলে এটা ওজুর জন্য মুখে কুলি করা ফরজ না। ওজুর ফরজ চারটা, চেহারা ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পা ধোয়া, এই চারটা হলো ওজুর ফরজ। মুখের ভিতরে ওজুতে ধোয়াও ফরজ না, কুলি না করলে ওজুর কোনো মারাত্মক ক্ষতি হয় না, সুন্নাত বাদ দেয় শুধু। তো যদি মুখের ভিতরে হয়ে থাকে তাহলে ওজুতে আপনার ওই জায়গায় পানি পৌঁছানোর কোনো দরকার নাই। আর যদি মুখের বাইরে হয়ে থাকে, চেহারার মধ্যে হয়ে থাকে, মুখ দ্বারা যদি আপনি চেহারা বোঝাতে থাকেন, যে জায়গা ওজুতে ধুতে হয়, তাহলে ওই জায়গাটা বাদ দিয়ে বাকি যে অঙ্গগুলো, অঙ্গের বাকি অংশটুকু, সেটুকু আপনার ভিজা হাত দিয়ে সে জায়গা তাইমুমের মতো বা মাছের মতো ভিজা হাত জ্বলে নিতে হবে, যাতে সেই জায়গাটা ভিজে যায়। আর এই জায়গা ব্যতীত অঙ্গের বাকি জায়গা যেমন হাত দ্বারা মাছে করে নিলেন ভিজা হাত দ্বারা, এটুক বাদে বাকি অঙ্গ যেগুলো আছে সেগুলো সুস্থ মানুষের মতো ধুতে হবে। এইটুকের জন্যই শুধু তায়ামুম করা কোনো অবস্থায় জায়েজ হবে না। আবার বলি, চেহারায় যদি সামান্য কোনো জখম থাকে এই জায়গা বাদে বাকি জায়গা পানি পৌঁছানো যদি অনুমতি সুযোগ থাকে সুযোগ হবে, আর বাকি অঙ্গগুলো সুস্থ মতো ধুতে হবে। আর ওই জায়গা যদি ভিজা হাত দিয়ে মাছের মতো মাছে করা যায় তাহলে যথেষ্ট। প্রশ্ন, একবার তায়ামুম করে নামাজ পড়লে পরের নামাজে কি আবার তায়ামুম করতে হবে? যারা মাজুর না, মাজুর ব্যক্তির জন্য আর দ্বিতীয়বার তায়ামুম করা লাগে না, আর যারা মাজুর, মাজুর এটা আরবি পরিভাষা, এদেরকে মাসলা হলো নামাজের রক্ত, আসরের রক্ত উদাহরণস্বরূপ চারটা থেকে শুরু হয় সাড়ে পাঁচটা পর্যন্ত, উদাহরণস্বরূপ দেড় ঘন্টা, দেড় ঘন্টার মধ্যে এমন হলো যে ওই ব্যক্তি চার মিনিটের জন্য সুস্থ হয়ে উজু করে নামাজ পড়তে পারে না, তার নাক দিয়ে রক্ত পড়ে অথবা পেশাব পড়ে অথবা জখম থেকে রক্ত পুঁজ বের হতে আসে, চার মিনিট সে তায়ামুম করে ওযু করে নামাজ পড়ার মধ্যে সুযোগ পায় না, এই ব্যক্তিটাকে বলা হয় মাজুর। অর্থাৎ নামাজের সম্পূর্ণ সময় তার এই অসুস্থতা অব্যাহত ছিল, চলমান ছিল, এই ব্যক্তিকে বলা হয় মাজুর। এই মাজুর ব্যক্তির জন্য নিয়ম হলো প্রত্যেক ওয়াক্তের জন্য সে ওযু করতে পারলে ওযু করবে, আর ওযু করতে না পারলে তায়ামুম করবে, তায়ামুম করে ওই নাপাক বের হওয়ার অবস্থায় সে নামাজ পড়বে। উদাহরণস্বরূপ বৃদ্ধ বয়সে অনেক সময় কি হয়, মূত্রদোষ হয়, ফোটা ফোটায় পেশাব পড়ে, অনেক মানুষের বায়ু সরে, চার মিনিট সে ওযু রাখতে পারে না, এ ধরনের কোন রোগ যদি এমন হয় তাহলে ওই ব্যক্তি ওযু করতে পারলে ওযু করে ওই বায়ু সরা অবস্থায় অথবা পেশাবের ফোটা পড়া অবস্থায় সে নামাজ পড়ে যাবে। তবে যদি এমন হয় যে ওই আগে লুঙ্গিতে নাপাক লেগেছিল সেই নাপাকটা দূর করে নতুন পাক কাপড় পরে নামাজ পড়বে, এইভাবে সে নামাজ শুরু করবে, নামাজ অবস্থায় যদি এক দুই ফোঁটা পেশাব তার লুঙ্গিতে পড়ে এটা তার জন্য মাফ। কত সহজ মাসআলা। এই মাজুর যদি না হয়ে থাকে তাহলে যে কোনো ব্যক্তি তায়ামুম করার পরে যত সময় সে ওযু ভঙ্গের কারণ না হবে তত সময় পর্যন্ত সে এক তায়ামুম দ্বারা নামাজ পড়তে পারবে। আর যদি মাজুর হয়ে থাকে তাহলে এক এক ওয়াক্তের জন্য নতুন করে ওযু করতে হবে, ওয়াক্ত শেষ তার ওযু শেষ হয়ে যাবে। প্রশ্ন, দুইটি টুপি পড়লে কোনো ক্ষতি হবে? যদি কোনো দরকারে পড়ে, শীতের জন্য যেমন পড়ে, এটা পড়লে অসুবিধা নেই, কিন্তু স্বাভাবিক অবস্থায় যে ছোট ছোট টুপি পরে এই দুইটা টুপি একসাথে পরা মাকরুহ, এমনি একটা ছোট আর একটা বড় শীতে যেগুলো পরে এইগুলো পরাতে অসুবিধা নেই, কিন্তু স্বাভাবিক একই ধরনের টুপি দুইটা এটা পরা মাকরুহ। প্রশ্ন, কপালে কি টুপি পরা যাবে? অনেকে বলে কপালে নাকি কালেমায়ে তাইয়েবা লেখা থাকে, কালেমা তাইয়েবা লেখা থাকে, এটার জন্য আসলে টুপি পরা নিষেধ না, সিজদা দেওয়ার সময় কপালটা জমিনে লাগাতে হয়, কপালের অংশটা মাটির সাথে লাগানো, তাই টুপি দ্বারা হোক, পাগড়ি দ্বারা হোক, রুমাল দ্বারা হোক, এটা দ্বারা কপাল ঢেকে রাখা যায়। যদি খুব মারাত্মক শীত থাকে, যে জায়গাটা সিজাতেছে সেই জায়গা খুব গরম বা শীত, সরাসরি চামড়া লাগাতে পারতেছে না, তখন অপারগবশত ঢাকা যায় যাচ্ছে, বাকি সুস্থ অবস্থায় কপালের উপর পাগড়ি বা টুপি পরে কপাল ঢাকা মাকরুহ, নামাজ হয়ে যাবে অনুত্তম হবে, সিজদা হয়ে যাবে অনুত্তম হবে। প্রশ্ন, স্বপ্ন দোষ হলে ঘুমের ঘরে যদি সে নাপাক পানি বিছানা চাদর কাঁথা বা বালিশের কভারে লাগে, তাহলে সেগুলো কি ধুয়ে পরিষ্কার বা পাক করতে হবে কিনা? সেগুলো যদি কোনো ব্যক্তি পাক বিছানায় শোয়, নিয়মিতভাবে পাক বিছানায় শোয়, ইস্তেখারা করে বা তার ইচ্ছা হলো সবসময় পাক বিছানায় শুবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য তো সেই ওই সমস্ত জিনিসগুলো পাক করে নিতে পারলে ভালো। কিন্তু যদি এমন হয় না, উনি পাক বিছানায় শোয় না, ছোট বাচ্চা থাকে সেও পেশাব করে, তিন দিন পাঁচ দিন পর পর ওগুলো পাল্টায়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ওই বিছানার নাপাকিটা পরিষ্কার করা এত দরকার না যদি শুকাই যায়। তবে শরীরে যেটা লাগবে এটা অবশ্যই নামাজের আগে পাক করতে হবে, কিন্তু বিছানায় যেটা লাগছে এটা ব্যক্তিগত বিষয়, যদি সে চাই তিন দিন পাঁচ দিন পর পর দেবে, এটা দৈনিক এ সমস্ত বিছানা কাঁথা বালিশ পরিষ্কার করতে হবে, ইসলামে এই হুকুম দি নাই। এটা যদি হইত তাহলে ছোট বাচ্চা যাদের বাসায় আছে খাটের তো সব জায়গা কি করে সে পেশাব করে, এখন এই জায়গা করবে দুই ঘন্টা পর আরেক জায়গা করবে, ওই নাপাকগুলো যদি শুকাই যায় ওর পর আপনার শোয়াও যায় সবকিছু করা যায়, তবে সমস্যা হলো নামাজ পড়তে পারবেন না। স্বপ্ন দোষের নাপাকি হোক অথবা যে কোনো নাপাকি হোক, বিছানা খাতা বাড়ি যে কিছু যদি লাগুক না কেন, সেটা পরিষ্কার করতে পারলে ভালো, কিন্তু ওই নাপাকগুলো শুকাই গেলে ওর উপরে শোয়া বসা থাকাতে কোনো অসুবিধা নাই, যদি সে জায়গার থেকে নাপাকি যে বসতেছে তার গায়ে না লাগে। প্রশ্ন, নাপাক কাপড় পরিষ্কার করার সঠিক নিয়ম কি? আমি কিভাবে বুঝবো যে কাপড়টি এখন থেকে পবিত্র? নাপাক দুই প্রকার, এক প্রকার নাপাক হলো দৃশ্যমান, রক্ত, বীর্য, বমি ইত্যাদি দৃশ্যমান নাপাকগুলো নাপাক দূর হলেই পাক হয়ে যায়। রক্তের একটা ফোঁটা যে কোনো জায়গায় লেগে কাপড়ে লেগে শুকাই গেছে, এখন ধোয়ার আগেই সেটা আঙ্গুল দিয়ে ওই জায়গা থেকে উঠাই ফেলছে, আঙ্গুল দিয়ে এমনভাবে উঠাইছে ওই কাপড়ে আর নাপাকের চিহ্ন নাই, তাহলে এই নাপাকটা দূর করেছে এমনভাবে যে চিহ্ন বাকি নাই, তাই ধোয়ার মাধ্যমে হোক আঙ্গুল দিয়ে শুকনাভাবে হোক ওই জিনিসটা পাক হয়ে গেছে। আবার বলি, নাপাকের দৃশ্যমান যদি হয় নাপাকি, তাহলে সেই নাপাকের চিহ্নটা দূর হয়ে গেলেই পাক হয়ে যাবে, সেই দূর হওয়াটা শুকনাভাবে হইতে পারে, ধোয়ার মাধ্যমে হইতে পারে। এটা থেকে আর একটা মাসলা বের হবে, নাপাকের চিহ্ন বাকি রয়েছে ধোয়ার পরেও যাচ্ছে না, তাহলে তিনবার ধোয়ার পরে চিহ্ন বাকি থাকলেও সেটা পাক, রক্ত লাগছে জামায়, গরু জবাই করতে গেলে মুরগি জবাই করতে গেলে রক্ত লাগে, রক্ত লাগার পর সে রক্ত ধুইছে তিনবার ধুইছে, ধোয়ার পরে রক্ত চলে গেছে কিন্তু দাগ বাকি রয়েছে পাক, তাহলে দৃশ্যমান নাপাকি দূর হয়ে গেলে বা তিনবার ধোয়ার পর দাগ বাকি থাকলে পাক, এখন আসে অদৃশ্যমান নাপাকি, যেটাকে আমরা বলি পেশাব। অদৃশ্যমান নাপাক যেগুলো শুকাই গেলে দেখা যায় না, এই সমস্ত নাপাক যে জায়গা লাগবে যে সমস্ত কাপড়ে লাগবে সে সমস্ত কাপড় উত্তম হলো তিনবার ধোয়া, তিনবার ধুলেই পাক হয়ে যাবে। আর যদি স্রোতের পানি হয় অথবা হাউজের পানি যে হাউজের মধ্যে ফেলে স্রোতের মধ্যে ফেলে লুঙ্গিটা ভালো মতো খলায় খলায় একবার ধুয়ে ফেলছে ভালো মতো, তাহলে এইভাবে একবার ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে, কিন্তু আমাদের শহরের যেহেতু এ ধরনের স্রোতের পানি পাওয়া সম্ভব না বা ঝর্ণার নিচেও অনেক পানি ছেড়ে দিয়ে দেওয়া সম্ভব না, শহরের জন্য উত্তম হলো নাপাক লুঙ্গি বা কাপড় বালতিতে দিয়ে তিনবার ধোয়া, তিনবার ধুয়ে এক একবার ধোয়ার পরে পানিটা ফেলে দিয়ে দ্বিতীয়বার নতুন পানি দিয়ে ধোয়া, তিনবার ধোয়ার পর এই কাপড়টা নিশ্চিত পাক হয়ে গেছে, আর এটা নিয়ে কোনো চিন্তা করার সুযোগ নাই। আরেকটি কথা, আমাদের সমাজে প্রচলিত আছে যে কাপড়ের কোনা বিসমিল্লাহ পড়ে তিনবার ধুয়ে নিলে তা নাকি পবিত্র হয়, কথাটি কতটুকু যুক্তিযুক্ত? না, শরীয়তের মাসলা এত সহজ না, আবার লাগছে না পাকি আর এক জায়গা থাকতে হয় এক কোনায় কোনো মতে লুঙ্গি সারাঙ্গুল ধুয়ে নামাজ পড়ে, দেখছি গ্রামগঞ্জে করে এগুলো, এই মাসলাটা সঠিক না, ভুল মাসলা, এই মাসলাটা সঠিক না। তবে নাপাক কাপড় যদি এমন অবস্থা আমার কাছে আছে যে অবস্থায় পাক কাপড় নাই আমার কাছে, যে অবস্থায় পাক কাপড় আমার কাছে নাই, আমি সফরে অথবা জার্নিতে কোথাও আছি, পাক কাপড় নাই, তখন পাক কাপড়ের অভাবে নামাজ বাদ দেওয়ার চাইতে এই নাপাক কাপড়ে নামাজ পড়ার অনুমতি আছে। নাপাক কাপড়ে নামাজ পড়ার অনুমতি আছে যদি পাক কাপড় আমার কাছে নিকটে না থাকে, পরবর্তীতে নামাজটা আবার নতুন করে পড়ে নেব, কিন্তু চার আঙ্গুল ধুলে পাক হয়ে যাবে এই জন্য আমি নামাজ পড়ব এটা নেই। দেখছি গ্রামগঞ্জে দৌড়ছে নামাজ পড়তে কেউ, নামাজ না আমার লুঙ্গি পাক না, আই চার আঙ্গুল ধুলে হয়ে যাবে, এটা না, পাক হবে না এটা। হ্যাঁ, গত সপ্তাহে বলেছিলাম যে নাপাকের বিষয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে। এক টাকার কয়েন ধরি, পাঁচ টাকা ধরলে সহজ, এক টাকার কয়েন বা হাতের তালু সম পরিমাণ জায়গা, এতটুক পর্যন্ত হওয়ার আগ পর্যন্ত মাপ, এতটুক অল্প জায়গা না বেশ জায়গা, অল্প নাপাক না বেশ নাপাক, এতটুক হওয়ার আগ পর্যন্ত মাপ হওয়ার অর্থ হলো এই নাপাক নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। একজন সুস্থ মানুষ সে যদি পেশাব করার পর পানি না পায়, টিস্যু পেপার না পায়, তাহলে তার ওই জায়গা থেকে যতটুক নাপাক ছড়াবে সেটা এক টাকার কয়েন মতো হবে না, সুস্থ মানুষের জন্য যেটা হয়। এতটুক নাপাক নিয়ে তো নামাজ পড়া করিয়ে আমাকে অনুমতি দিচ্ছে, তবে যদি আমার পাশে পাক কাপড় থাকে, পবিত্র কাপড় থাকে, তখন উত্তম হলো এই সামান্য নাপাক নিয়েও নামাজ না পড়া, ওই নাপাক কাপড়টা খুলে পাক কাপড় পরে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মাসআলা বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله مشن دمنا গুনাহগার, يا الله গুনার বুঝে মাথায় নিয়ে আপনার সাহি দরবারে হাত তুলেছি, يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতকে মাফ করে দেন, يا الله আমাদের জিন্দা মৃত সকল আত্মীয়-স্বজনকে মাফ করে দেন, يا الله আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, يا الله আজকে জাহান্নামের বর্ণনা দিয়েছি, يا الله আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে, ইয়া আল্লাহ আমরা তো আমাদের ইবাদতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবো না, ইয়া আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো আমল আমাদের নাই, ইয়া আল্লাহ আপনার খাস রহমতে আপনি আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে, আমাদের আব্বা আম্মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দে, ইয়া আল্লাহ আমাদের যে বাপ্পা অন্ধকার কবরে, ইয়া আল্লাহ একজন মা জানে যে সন্তানকে কত ভালোবাসছিল, বাপ আম্মা জানে যে সন্তানকে কত ভালোবাসি, সেই ভালোবাসার বাপ মা যাদেরকে হারিয়েছে, সেই বাপমার কবরে আজাবকে আপনি মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদেরকেও আল্লাহ আপনি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে দেন, ইয়া আল্লাহ যে সমস্ত আমলের কারণে জাহান্নামে যেতে হয় সে সমস্ত আমল থেকে আমাদের সকলকে বেঁচে থাকবার তৌফিক দান করে, ইয়া আল্লাহ জান্নাতি আমল বেশি বেশি করবার তৌফিক দান করে, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে, ইয়া আল্লাহ আমাদের যাদের সন্তান আলেম হতে চায় আলেম বানাতে চায় তাদের সন্তানদেরকে আলেম হিসেবে কবুল করে নে, ইয়া আল্লাহ যারা নেক সন্তান চায় ইয়া আল্লাহ নেক সন্তানকে আলেম বানাবে তাদের জন্য নেক সন্তানের ফয়সালা করে দে, ইয়া আল্লাহ সন্তান বড় নিয়ামত, বাপ মা মারা গেলে সন্তান দুনিয়াতে বসে বসে দোয়া করে আর বাপ মার কবরে আজাদ মাপ হয়ে যায়, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নেককার সন্তানের ফয়সালা করে দে, ইয়া আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন তাদেরকে নেককার হিসেবে কবুল করে নে, ইয়া আল্লাহ আমাদের সকলে হালাল নিজেকে বরকত দান করে, হারাম থেকে বেঁচে থাকবার শক্তি দান করে, ইয়া আল্লাহ নেকামল বেশি বেশি করবার তৌফিক দান করে, ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করে, ইয়া আল্লাহ হায়াতে বরকত দান করে, ইয়া আল্লাহ আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে আমাদের কাউকে অন্যের উপর বোঝা বানায় রাখেন না, ইয়া আল্লাহ আর্থিক দিক থেকে শারীরিক দিক থেকে কারোর উপর বোঝা বানায় রাখেন না, ইয়া আল্লাহ নিজ শক্তিতে নিজ অর্থে যেন নিজে চলতে পারি সেভাবে আপনি আমাদের সকলের মধ্যে হায়াতে বরকত দান করে, সকলকে হায়াতে বরকত দান করে, ইয়া আল্লাহ কোরআনের এই সামান্য আলোচনাকে আমাদের সকলের হেদায়েতের অতিরিক্ত হিসেবে কবুল করে নে, ইয়া আল্লাহ দুর্বুদ্ধ থেকে যে ভাইয়েরা আসে তাদের সবাই বরকত দান করে। ইয়া আল্লাহ এখানে এই সময়টুকু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ অতিবাহিত করার কারণে কাটানোর কারণে আমাদের বাকি সময়ের মধ্যে বরকত দান করে। ইয়া আল্লাহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে আপনি বরকত দান করে। ইয়া আল্লাহ আমাদের মসজিদের নিস্তারায় কাজ চলতেছে, ইয়া আল্লাহ আপনার গায়েবী মদদ এবং সাহায্যের মাধ্যমে কাজকে সুসম্পন্ন হওয়ার ফয়সালা করে দে। ইয়া আল্লাহ আপনার ঘরকে সুন্দর করলে আপনি সন্তুষ্ট হবেন। ইয়া আল্লাহ সেই নিয়তে আমাদের আল্লাহ আপনার ঘরকে সুন্দর করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ যে সমস্ত ইয়া আল্লাহ অর্থের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন হবে, আপনার গায়েবী মদদ এবং সাহায্যের দ্বারা সে অর্থ এবং সাহায্যের ফয়সালা করে দে। ইয়া আল্লাহ যাদের দানকে আপনি পছন্দ করেন তাদের দানের ওসিলায় আমাদের এই কাজকে আপনি সুসম্পন্ন হওয়ার ফয়সালা করে দে। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে নেককার হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ বদকার থেকে আমাদের সকলকে বেরিয়ে আসবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নে। ইয়া আল্লাহ অন্ধকার কবরে কেউ তো সাথে যাব না। ইয়া আল্লাহ ওই রেখে আসছে আজি পুরে 11 নম্বর 1 নম্বর, ইয়া আল্লাহ আর তো কোনোদিন দেখতেও যাই। ইয়া আল্লাহ আমাদেরকেও রেখে আসার পরে আর হয়তো আর দেখতেও যাবে না। ইয়া আল্লাহ সে অন্ধকার কবরকে আলোকিত করে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ সে অন্ধকার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে নেওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ হাশরের ময়দানে কঠিন হিসাবের দিনে বান্দাকে আপনি ধরে ধরে জাহান্নামে ফেলবেন। ইয়া আল্লাহ সেই দিন যেন আমরা বিনয় হিসেবে জান্নাতে যেতে পারি সেই ফয়সালা করে দিয়ে। ইয়া আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ যাদেরকে আপনি জান্নাতের ফয়সালা করেছেন তাদের সাথে আপনি আমাদেরকেও জান্নাতের ফয়সালা করে দিয়ে। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল, নেক দোয়া, নেক আশাগুলোকে কবুল করে নে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমীন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।